তেরে কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা হা হা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে বসিয়ে দেব চলবে দুলে দুলে কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু জড়াব আজ বাজিয়ে বেনু রাখাল ছেলের সঙ্গে ধেনু জড়াব আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলে বেনু চাপার বনে লুটি মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি চমৎকার চমৎকার এরকম একজন গভর্নেন্স পেলে রানুর সঙ্গে জায়গা বদল করতে আমি এক্ষুনি রাজি।